হৃদয়েতে লিখব তোমাদের নাম, হৃদয়েতে লিখব তোমাদের নাম, হৃদয়েতে লিখব তোমাদের নাম, তোমাদের জানাই সালাম, স্বাগত জানাই একতা, স্বাগত জানাই একতা, আহলান সাহলান তোমাদের আগমনে, আহলান সাহলান তোমাদের আগমনে, স্বাগত জানাই একতা, স্বাগত জানাই একতা, স্বাগত জানাই একতা, স্বাগত জানাই একতা, স্বাগত জানাই একতা।